محمدا رحمة للعالمين، وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد، فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم، ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن، ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب، بئس الاسم الفسوق بعد الإيمان، ومن لم يتب فأولئك هم الظالمون. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم، ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا، أيحب أحدكم أن تأكل لحم أخيه ميتا فكرهتموه، فاتقوا الله إن الله تواب رحيم. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করেছেন। বিগত সকল নবী ছিলেন স্ব-স্ব গোত্রের নবী, এমনকি মূসা ঈসার মতন জলিল কদর রসুলগণ পর্যন্ত স্ব-স্ব গোত্রের রসুল ছিলেন। তারা ছিলেন বনু ইসরাইলের রসুল, একটি বিশেষ গোত্রের। কিন্তু আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশ্ব নবী। মূসা সম্পর্কে আল্লাহ বলছেন, আমি মূসাকে পাঠিয়েছিলাম বনু ইসরাইলের হেদায়াতের জন্য। আর আমাদের রসুল সম্পর্কে আল্লাহ বলছেন, আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাম ওয়া নাযীরা, আমরা তোমাকে প্রেরণ করেছি সকল মানব জাতির জন্য জান্নাতে সুসংবাদ দাতা এবং জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে। এতে বোঝা যায় যে আমাদের নবীর গুরুত্ব কত বেশি। বর্তমান পৃথিবীতে যত মানুষ বসবাস করছে, যে যেই ধর্মমতের বা যে বর্ণের বা যে রঙের যে ভাষার হোক না কেন, সকল মানুষ শেষ নবীর উম্মত। উম্মত দুই ভাগে বিভক্ত, উম্মতে দাওয়া, উম্মতে ইজাবা। যারা তার দাওয়াত কবুল করেছেন তাদেরকে বলে উম্মতে ইজাবা, তাদেরকে আমরা মুসলিম বলি বা মুসলমান বলি। আর যারা তার দাওয়াত কবুল করেন নাই এখনো পর্যন্ত, তাদেরকে বলে উম্মতে দাওয়া, অর্থাৎ তারা তার দাওয়াতের অন্তর্ভুক্ত। কোরআন এবং হাদিস বিশ্ব মানবতার কল্যাণে এসেছে, সে মানুষ সাদা হোক কালো হোক, বাংলা ভাষী হোক আর আরবি ভাষী হোক, ইংরেজি ভাষী হোক আর হিব্রু ভাষী হোক, সকল দেশের সকল অঞ্চলের সকল ভাষার সকল মানুষের জন্য একমাত্র নবী আজকের যুগে আখিরি জামানায় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি তার নবুয়তকে অস্বীকার করবে সে ব্যক্তি আখিরাতে আল্লাহর নবীর শাফাত থেকে মাহরুম হবে। যে ব্যক্তি তার নবুয়তকে গ্রহণ করবে, মনে প্রাণে আমল করবে, তার আনুগত্য করবে, সে ব্যক্তি তার শাফাত লাভে ধন্য হবে। কিয়ামতের মাঠে মানুষ যখন ঝাঁঝা ফাঁজা হয়ে যাবে, দিশিয়ার হয়ে যাবে, পাগলের মতো ছুটবে, কোথায় গিয়ে একটু সুপারিশ পাওয়া যাবে? প্রথমে মানুষ যাবে আদমের কাছে, এরপর যাবে নূহের কাছে, তারপর যাবে ইব্রাহিমের কাছে, এরপর যাবে মুসার কাছে, যাবে ঈসার কাছে। সবাই বলবে আমাদের ক্ষমতা নেই আল্লাহর সামনে গিয়ে কোন সুপারিশ পেশ করার, তোমরা সবাই চলে যাও আখিরি জামানার নবী, আমাদের নবীদের সরদার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি মাত্র সুপারিশ করার ক্ষমতা রাখেন, আর কারো পক্ষে আজকে সম্ভব নয় আল্লাহর সামনে যে সুপারিশ করার। এই হাদিস দিয়ে বোঝা যায় যে পৃথিবীর সকল নবীর উম্মত আমাদের রাসূলের কাছে এসে নিজেদের যাবতীয় কথা পেশ করার জন্য চেষ্টা করবেন, আমাদের নবীও সকল মানুষের পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে গিয়ে সুপারিশ শুরু করবেন। আল্লাহর আরশের সামনে গিয়ে তিনি সেজদায় পড়বেন, আল্লাহ পাক দয়া পরবশে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশফা ওয়াসাল তুতা, হে মুহাম্মদ মাথা উঠাও, সুপারিশ করো, কবুল করা হবে, চেয়ে নাও দেওয়া হবে। তারপর তিনি চাইতে শুরু করবেন, আল্লাহ পাক দিতে শুরু করবেন। এই হল কিয়ামতের দিনের দৃশ্য। অতএব এ যুগে যিনি যত বড় মহাজ্ঞানী হন না কেন, কোন উপায় নেই সেদিনে একমাত্র নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত ব্যতীত। কোরআনে যে আয়াতগুলি এসেছে মানুষের সর্বযুগীয় সমাধান হিসেবে এসেছে। দুনিয়ার মানুষ একত্রে বসবাস করে, সমাজবদ্ধ জীব, মানুষের সমাজ শুরু হয় তার বাপ মাকে দিয়ে। কোন মানুষ যখন বাপ মার দুজনের মাধ্যম ব্যতীত পৃথিবীতে আসতে পারেনি, তখন থেকেই সমাজের প্রথম ইউনিট শুরু হয়েছে বাপ মায়ের মাধ্যমে। এরপরে সন্তানরা এসে একটা পরিবারের সৃষ্টি হয়, এটা হল সমাজের প্রাথমিক ইউনিট। অতএব মানুষ জন্মগতভাবেই সমাজবদ্ধ জীব, সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো মানুষ বসবাস করতে পারে না। আর সেজন্য আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সমাজের সঙ্গে থাকে তাদের বিপদ মুসিবত গালিগালাজ খায়, তাদের কাছে কষ্ট মুসিবত সহ্য করে, ওই ব্যক্তি আমার নিকটে অধিকতর প্রিয় ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি সমাজের থেকে দূরে থাকে, সমাজকে এড়িয়ে চলে, নিজেই খুব ভালো থাকার চেষ্টা করে, সে আমার কাছে অধিকতর প্রিয় নয়। আর এই কারণে কোরআনে এমন কিছু আয়াত নাজিল হয়েছে যে মানুষের সমাজ বিভক্ত হওয়ার যে কারণগুলি আছে সেগুলো ট্রিটমেন্ট হিসাবে। এখানে আমরা সূরা হুজুরাত থেকে মাত্র দুটি আয়াত তেলাওয়াত করেছি, পুরো সূরা হুজুরাতটাই 18টি আয়াতের প্রতিটি আয়াতই সমাজ গঠনমূলক আয়াত। যেহেতু খুতবার সময় খুব সংক্ষিপ্ত, তাই মাত্র দুটো আয়াত বেছে নিলাম। যে রোগ দুটো আমাদের সমাজে খুব বেশি, সে রোগেরই ঔষধ আল্লাহ পাক এখানে দিয়েছেন। যদি আমরা ইমানদার হই, আশা করি আয়াতগুলির প্রতি আমরা শ্রদ্ধাশীল হব এবং আমরা আমাদের চরিত্র সংশোধন করার চেষ্টা পাব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, তোমরা এক দল আরেক দলকে ঠাট্টা করো না। ওয়ালা নিসাউ মিন নিসাইন, তোমরা মহিলারা আরেক মহিলাকে ঠাট্টা করো না। লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, কেন এক দল আরেক দলকে ঠাট্টা করবে না, হতে পারে তোমার দলের চাইতে ওই দল উত্তম। কেন এক মহিলা আরেক মহিলাকে ঠাট্টা করবে না, আসা ইয়াকুন্ন খায়রাম মিনহুন, না হতে পারে ওই মহিলা তোমার চাইতে গুণের দিক দিয়ে উত্তম। লা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের দোষ ত্রুটি চগলখুরি করো না, এর দোষ তার কাছে, তার দোষ আরেকজনের কাছে, এর দোষ বলে বাড়িও না। বলে তানা বাজু বিল আলকব, বাজে লকবে কাউকে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদ আল ইমান, সবচেয়ে নিকৃষ্টতম নাম হচ্ছে ফাসেক হওয়া, ইমান আনার পরে যদি কেউ ফাসেক হয় তার সাথে নিকৃষ্টতম নাম আর নাই। মোল্লা মিয়াতুব, যে ব্যক্তি এই সময় বদভ্যাস থেকে তওবা না করবে তারাই হচ্ছে জালেম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরা মিনাজ জান্নি, হে ইমানদারগণ তোমরা অধিক অধিক কল্পনা করা থেকে দূরে থাকো। ইন্না বাযাজ জান্নি ইসমুন, নিশ্চয় যেন কোন কোন ধারণা মহাপাপ। ওয়ালা তাদাসসু, একে অপরের সিদ্রা অন্বেষণ করো না। ওয়ালা ইয়াক্তাব বাযুকুম বাযা, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা তোমাদের মধ্যে কি কেউ এটা কামনা করো যে তার মৃত ভাইয়ের গোশত খাবে? এটাকে নিশ্চয়ই তোমরা অপছন্দ করো। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী এবং ক্ষমাশীল দয়াবান। এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ অনেক কথা বলেছেন। প্রথম আয়াতে এসছে এক দল আর এক দলকে তোমরা ঠাট্টা করো না। বনু তামিম একটি বিখ্যাত গোত্র আরব দেশের, তারা যখন ইসলাম কবুল করলেন তারা মদিনাতে এলেন আল্লাহ রসুলের কাছে। দূর থেকে ভেবেছিল মোহাম্মদ অন্যান্য সম্রাটদের মধ্যে একজন সম্রাট, তিনি মদিনায় রাজধানী খুলে বসে আছেন, সেখানে হাজার হাজার লোক থাকবে, বড় বড় সিংহাসন থাকবে, সৈন্য সামন্ত থাকবে, রাজপ্রাসাদ থাকবে, এরকম একটা ধারণা করে বেচারারা আসছিল মদিনা। এসে দেখা যায় কিছুই না, মনগুলো সব খারাপ হয়ে গেল। তারা বিলাল, সোহেব রুমি, সালমান ফারসি, খাব্বাব, এই সমস্ত লোককে দেখে ঠাট্টা শুরু করে দিল। এরা কি, এরাই আবার মুসলমান? তো মুসলমান হলে যদি এরকম ফকির হওয়া লাগে তো মুসলমান আমরা কেন হব? তখন আয়াতগুলো নাজিল হয়, খবরদার তোমরা মুসলমান হয়েছ, পুরোপুরি মুসলমান এখন হওনি। ভারতের আরব আমান্না কুল্লাম তো মনু আলা কেন কুল আসলাম না, এখনো আলম্মায়াত খুলে ইমান ও ফির কুলুবিকুম, তোমাদের হৃদয়ের মধ্যে এখন ইমান প্রবেশ করেনি। সাবধান, লায়াস্তারা কম মিন কমিন, এক গোত্র আর গোত্রকে ঠাট্টা করো না, হতে পারে তোমার চেয়ে তারা উত্তম। এটা কে না জানে? নিঃসন্দেহে খাব্বাব, সালমান ফারসি, বিলাল হাবেশি, এই সমস্ত মানুষগুলা পৃথিবীর প্রায় সকল মানুষের চেয়েতে উত্তম মানুষের মধ্যে অন্যতম ছিলেন, এটা তো নিঃসন্দেহে সবাই জানি আমরা। কিন্তু যেহেতু তারা গরিব মানুষ ছিল তা ওদের কাছে পছন্দ হয়নি, প্রথম এসছে তো বুঝতে পারেনি, দেখো পরে তারা তওবা করেছে। আমাদের মধ্যেও কিন্তু এটা আছে, আমাদের গ্রামাঞ্চলে জোলা চাষি খুব নিম্ন শ্রেণী বলে আমরা মনে করি। যে চাষি আপনার রুজির ব্যবস্থা করেন, যিনি মাথার ঘাম পায়ে ফেলে ধান চাষ করেন বলে আপনি দূরের শহরে খেতে পান, সেই চাষি আপনার কাছে খুব নিকৃষ্ট। যে কারিগর আপনার জন্য তাঁত বুনে আপনার পর্দার ব্যবস্থা করেন, লুঙ্গি বানান, শাড়ি বানান, গামছা বনন করেন, ওই ব্যক্তি আপনার কাছে খুব নিকৃষ্ট। এই যে চিন্তাধারা আমাদের সমাজে চালু হয়ে আছে, এই চিন্তাধারাগুলো জাহেলি চিন্তাধারা, এগুলো বাতিল করতে হবে। ওয়ালা নিসা উম্মিন নিসাইন, মহিলাদের মধ্যে এই রোগটা খুব বেশি আছে। এমনকি বড় বড় দিনদার পরেজগার ঘরেও যাদের একটা জায়গা দুটা বউ আছে, ও সুবহানাল্লাহ, বা দুই যা যদি এক জায়গায় বসবাস করে, দুই ভাইয়ের দুই স্ত্রী, এইসব খেলে আপনারা সেখানে খুব ভালো দেখতে পাবেন। যদি মহিলাটা একটু রঙে কালো হন বা একটু সাইজে বেটে হন তার তো রক্ষে নেই। রসুলের জমানায় তার সামনে এরকম ঘটনা ঘটেছিল, একজন মহিলাকে আর কয়েকজন মহিলা বেটে বলে গালি দিয়েছিল। আর তো আপনারা তো জানেন তখন যারা মুসলমান হতেন নিশ্চয়ই কেউ আগে ইহুদি ছিল বা মূর্তি পূজারী ছিল বা অন্য ধর্মের ছিল। একদিন এক মহিলা একজন গালি দিয়ে বসল, ইয়া ইহুদি ইয়া বিনতি ইহুদিয়ান, এই দুই ইহুদির বেটি ইহুদি, মানে বাপ মা দুজনে ইহুদি ছিল আগে, তুমি তো ইহুদি এখন তো মুসলমান হয়েছে, মহিলা খুব দুঃখ পেলেন। আল্লাহ রসুল জব কি দিবেন, জবটা আল্লাহর পক্ষ থেকে আসছে এইভাবে, গলায় নিসা উম্মিন নিসা ইন, হে মহিলারা আর এক মহিলাকে গালি দিও না, ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। আল্লাহ রাসূল বলছেন গীবত কাকে বলে শোনো, যিকরুকা আখাকা মা ইয়াকরাহ, তোমার ভাইয়ের ওই বস্তুগুলো স্মরণ করে কথা বলা যে বস্তুগুলো তোমার ভাই অপছন্দ করে। সাহাবা কেরাম বললেন হে রসুল, যদি তার মধ্যে সেই দোষটা থাকে, রসুল বললেন যদি তার মধ্যে দোষটা থাকে আর তুমি যদি তার অসাক্ষাতে বলো তাহলে এটা হলো গীবত, আর যদি তার মধ্যে এই দোষটা না থাকে তথাপি তুমি তার উপরে একটা দোষ বলো এটা হবে তোহমত। হাসান বসরি বলছেন গীবত তিন ভাগে বিভক্ত, একটা হলো সেই দোষ যেটা তার মধ্যে আছে সেটা আমি বলেছি, আরেকটা হল সেই বিষয়টি যে বিষয়টি আপনি শুনেছেন যাচাই করেননি, একটা মন্দ বিষয় আপনি আপনার এক ভাই সম্পর্কে শুনলেন, আপনি যাচাই না করেই ওই মন্দটাই আপনি প্রচার শুরু করে দিলেন, এটাকে বলে ইফক। আরেকটা হল বোহতান, আপনার ভাই যে অপরাধ মোটেই করেন নাই অথচ আপনি বললেন তার সম্পর্কে মিথ্যা কথা, এটাকে বলে তোহমত বা বোহতান। এ তিনটাই হারাম। আপনারা বিখ্যাত সাহাবী মাইজান আসলামের নাম জানেন, আল্লাহ রসুল একদিন বসে আছেন সালাম ফিরে, সাহাবী মাইজান আসলামী তার সামনে এসে বলছে ইয়া রসুল্লাহ ইন্নি আসাবত হাদ্দান, হে রসুল আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি। ভাষা কত ভদ্র দেখেন, আপনি আমাকে শাস্তি প্রয়োগ করুন। রসুল মুখ ফিরিয়ে নিলেন, ওইদিকে যে আবার বসছে, এমনি করে ওইদিকে আবার বসছে, রসুল তার দোষটা শুনতে চাচ্ছেন না কিন্তু ও দোষটা বলবেই, এই কারণে দুনিয়া যদি আমার শাস্তি হয়ে যায় আখেরাতে আমি জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যাব, আর যদি দুনিয়া যদি আমার শাস্তি না হয় আমি যদি এমনি মৃত্যুবরণ করি শাস্তি পাওনা থাকলো আখেরাতে জাহান্নামের কঠিন শাস্তি আমি সহ্য করতে পারবো না। অবশ্যই রসুল বললেন তুমি কি পাগল নাকি, আবেকার জুনুন, তোমাদের কিছু পাগলামি আছে? না হে রসুল আমি ভালো আছি, আমার মধ্যে কোন পাগলামি নেই। কি হয়েছে বলে আমি এই অপরাধ করেছি। যাই হোক, তারপরে তার শাস্তি দেওয়া হল, বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করা হল। জনৈক মুসলমান পাশ থেকে বলছে নিজেরা নিজেরা যে লোকটা নিজের দোষ নিজে স্বীকার করে নিজের মৃত্যুদণ্ড নিজে নিল, এটা পাগল ছাড়া কিছু না, বলে তো রসুল জানতে পারত না কিছুই হতো না। লোকটাকে একটু খারাপই বলল, তুই কেন করলো, হয়তো জীবনটা চলে গেল। আল্লাহ রসুল কথাটা শুনলেন, কোন জবাব দিলেন না, কিছু দূর গিয়ে ওই লোকদের কিন্তু সঙ্গে আছে আরো অনেকে আছে, দেখলেন যে রাস্তার পাশে একটা মৃত দুম্বা পড়ে আছে, আমাদের গরু সাল মুরগি রাস্তাতে ফেলে দেয় না, পড়ে আছে। রসুল দাঁড়িয়ে গেলেন, বলে এই সাহাবীরা শোনো তো, দেখো তো এই মৃত দুম্বাটা তোমরা কত টাকা খরিদ করতে পারো, তো প্রত্যেক বলছে ওইটা কি কেউ নেবে নাকি, তো ফিরে দিলেও কেউ নেবে না। রসুল বললেন এটা তোমরা কেউ খেতে চাচ্ছ না, তো না, তোমরা এই সুরাটা আয়াতটা শুনে দিলেন, তুমি যে একটু আগেই মরা ছাগলের গোস্ত খেলে, তোমার মরা ভাইয়ের গোস্ত খেলে, হজরত কেমন করে খেলাম জানো, মায়েজাল আসলামী সে এখন জান্নাতের বাগিচা চড়ে বেড়াচ্ছে আর তুমি তার সম্পর্কে গীবত করলে, সে অপরাধ করেছিল, অপরাধ মাফ হয়ে গেছে, আল্লাহ পাক তাকে জান্নাতে এই মুহূর্তে সে জান্নাতে চড়ে বেড়াচ্ছে আর তুমি দুনিয়াতে তার দোষ ধরে গীবত করলে না। তোমার ভাইয়ের মরা ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে নিশ্চয়ই তোমরা সেটা চাও না, ফাঁকা রাহে তুমু, তোমরা কেউ চাও না, তাহলে কেন এটা করছো? আমাদের জেলখানায় গিয়ে প্রথম লেখা দেখলাম নওগাঁ জেলে, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। আমি কখনোই এই লেখা পড়িনি এর আগে, মনে খুব ধাক্কা দিল। এটা কেমন কথা হলো, পাপ আর পাপী কি পৃথক করা যায়? গোলাপ ফুলের সুগন্ধি আর গোলাপ ফুল কি পৃথক করা যায়? তাই হয় তার তো পাপের শাস্তি হতো না, পাপের শাস্তি হতো। হ্যাঁ, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন এই এই আয়াতের মাথা হাতে হাদিসটা এসছে, যখন তোমার ভাই কোন অপরাধ করে এবং তখন যখন তার শাস্তি হয়ে যায়, খবরদার তুমি তাকে ওই অপরাধের নাম নিয়ে আর ডেকো না। বলা তানা বাজু বিল আলকাব, ধরুন আপনার একটা ভাই চুরি করেছে, সাময়িক উত্তেজনা বসে হয়তো বা সে ডাকাতি করেছে অথবা সে মানুষ খুন করেছে, সে এখন অনুতপ্ত, ওই লোকটা বাইরে আসছে, এই চোর, তার ছেলেকে বলে এবার চোর, এবার চোর, ও গোষ্ঠী সব চোর, এই যে আপনি তাকে চোর বললেন, আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করে, খবরদার কোন দোষীকে তার দোষ ধরে ডাকবে না, শয়তান তাকে সাহায্য করবে, তাকে প্ররোচিত করবে, সে আরো কিন্তু দোষটা করার জন্য জিদ করবে। আজকে বাংলাদেশের আইন, কোন এলাকায় যদি একটা চুরি করে পুলিশ জীবনভর তার পিছিয়ে লেগে থাকে, তাকে ভালো হতে দেয় না, ও এলাকায় কোন চুরি হলে ওই ওকেই গিয়ে ধরবে। যেখানে এরকম অসংখ্য লোককে আমি দেখেছি যারা একবার জীবনে চুরি করেছে আর কখনোই চুরি করে নাই, কিন্তু তারা বাধ্য হয়েছে বারবার, যখন পুলিশ গিয়ে ধরে টাকা দিতে হয়, টাকা পাবো কোথায়? বিভিন্ন কারণ আছে আমাদের সমাজে, সবার উদ্দেশ্যে বলছি, কোন মানুষ যদি অপরাধ করে, অপরাধ ধরে তাকে ডাকা যাবে না, আল্লাহর নিষেধ, রসুলের নিষেধ। আপনার ছেলেও তো অপরাধটা করতে পারত, আপনার কেমনটা লাগত? আপনার স্ত্রী তো অপরাধটা করতে পারত, আপনার কেমন লাগত জিনিসটা? আপনার বাপ যদি অপরাধী হতেন আপনি কেমন লাগত? এই জন্য অন্য কোন ব্যক্তি যদি অপরাধ করে ওটা আপনার ভাই মনে করতে হবে, তাকে দূরে ঠেলে দেওয়া যাবে না, কারণ সে সমাজের একটা অংশ। অতএব যদি আপনি তাকে চোর বলে ডাকেন তাহলে ও কিন্তু চুরি আবার করবে, তার মনের মধ্যে একটা দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, মুসলিম সমাজে এটা থাকবে না। যদি কেউ এরকম অন্যায় করে বসে তার হেদায়তের জন্য দোয়া করতে হবে, আল্লাহ তুমি তার হেদায়ত করো, ও যেন আর কখনোই অন্যায়টা পুনরায় না করে। এটা হলো ইসলামী সমাজের নমুনা। ওয়ালা তানাবাযু বিল আলকাব, আমরা কিন্তু এই বদভ্যাস আমাদের মধ্যে খুব বেশি আছে। এই যে ইলেকশনের বাজার শুরু হবে কদিন পরে, ইলেকশন মানেই তো গীবত, গীবত ছাড়া তো ইলেকশন হয় না দেশে, ভোটের রাজনীতি গীবতের রাজনীতি, সবার চাইতে আমি ভালো, আমার উপরে কেউ নাই, এটি তো ভোটের রাজনীতি, তাই না? এর বাইরে কিচ্ছু নাই। অন্য দল আছে আমার দল ভালো, আমার দল আছে উপরে কেউ নাই। আল্লাহ কি বলছেন? ওয়ালা ইয়াসখার কওমিন মিন কওমি, এক দল আর এক দলকে কখনোই ঠাট্টা করা যাবে না। আমি কেমন পজিটিভ কথা বলেন, আমি কি চাই? এরপর আসেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহুম আখী মা তানফাকু কারহতুম ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ অমল্যাম এত ফাউলায় কম জালিমুন, যে ব্যক্তি তওবা করল না সে জালেম হয়ে গেল। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরা মিনাদ দান, তোমরা অধিক অধিক ধারণা কল্পনা করা থেকে বেঁচে থাকো, ইন্না বাগাযাদ দান ইসমুন, মনে রেখে দিও বহু গুনাহ বহু ধারণা রয়েছে যা মহাপাপ। জান দুই ভাগে বিভক্ত, এটা জান্নে মজমুম, এটা জান্নে মাহমুদ, এটা প্রশংসিত ধারণা, একটা নিন্দিত ধারণা, নিন্দনীয় ধারণা। আপনি একটা মানুষকে দুর্নাম করার জন্য একটা লকব তৈরি করলেন, বা লকবটা তার আছে আগে থেকে দুর্নামগ্রস্ত, আপনি সেটা বলে তাকে ডাকলেন, তার মনে আঘাত দিলেন, এটা বলে ডাকা হবে না। কিন্তু প্রশংসিত কোন লকব যদি আপনি বলেন, আলহামদুলিল্লাহ সে খুশি হয় এটা বলতে পারেন, এটা দলিল রয়েছে। যেন আমরা হযরত ওমর নাম যখন বলি তাকে ওমর ফারুক বলি, ফারুক কিন্তু আল ফারুক ও বানুল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের পার্থক্যকারী লকব আল্লাহ রসুল তাকে দিয়েছিলেন, খুশি হয়ে এটা বলতে পারেন। অনুরূপ ভাবে আবু বকর নাম বলার সঙ্গে আমরা আবু বকর আস সিদ্দিক বলি, কারণ মেরাজের ঘটনা যেমন কেউ বিশ্বাস করছিল না, আবু বকর প্রথম বিশ্বাস করেছিলেন, আল্লাহ রাসূল খুশি হয়ে তাকে আস-সিদ্দিক বলেছিলেন। এমনি করে হামজার নাম যখন বলি তাকে আসাদুল্লাহ বলি, আল্লাহ সিংহ বলি। যখন খালেদ বিন ওয়ালিদের নাম বলি সাইফুল্লাহ বলি, আল্লাহ তরবারি বলি। এগুলো হলো প্রশংসিত নাম, এই সমস্ত লকব ভরে বলা যাবে। কিন্তু কাউকে হেয় করার জন্য আপনি কোন নাম বলতে পারবেন না, একেবারে নিষেধ। গীবত এই ধারণা, জান ও গুমান এই ধারণাটাই অত্যন্ত নোংরা জিনিস। আল্লাহ রাসূল বলছেন এই আয়াতের ব্যাখ্যা দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভাষাটা হচ্ছে এইভাবে, ওয়ালা তাবাগাজু, ওয়ালা তাহাসাদু, ওয়ালা তাহাসসু, ওয়ালা তাজাসসু, ওয়ালা তাদাবারু, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ান। হে মুমিন সম্প্রদায়, ইয়াকুম ওয়াজ-জান্নে, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্না জান্না আকযাবুল হাদিস, কারণ ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা, কারণ ধারণা করে কোনো কিছু বলা ঠিক না। ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তাহাসসু আর তাজাসসুর পার্থক্য তেমন কিছু নয়, তবে একটু ছোট্ট পার্থক্য আছে, সেটা এই, কারো সম্পর্কে খুঁটি খুঁটি জিজ্ঞেস করা, তুমি কেমন, তোমার অমুক কেমন, ইত্যাদি ইত্যাদি করে জিজ্ঞাসাবাদ করা, এটা হল তাহাসসু। ওয়ালা তাজাসসু ওটা হল গোপনে পিছিয়ে পিছিয়ে খোঁজ নেওয়া, স্পাইগিরি করা। সরকারি ব্যাপারটা আলাদা, সাধারণ সমাজের মধ্যে আমাদের এই দোষ থাকা চলবে না। ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাদু, যারা গরু বিক্রি করে যায় বাজারে, দালাল আছে না, ওরা বাজারের আগেই এসে বলে, ভাই গরুটা আপনার কত দাম নেবেন, ও গরু ছাড়বেই না মোটে, এদেরকে বলে নাজিস, দালাল, গরুর দালাল। কোরবানি হাট আসছে না, এর দালালি কিন্তু শুরু হয়ে যাবে। ওই গরুর দাম আসল যে কি বিক্রেতা নিজেও খবর রাখে না, এমন করে ওকে মিষ্টি কথা বুঝাবে যে বাজার চাইতে নিশ্চয়ই কিছু কম দামে বিক্রি করবে, করে নিয়ে আবার সে বিক্রি করবে, গিয়ে পঞ্চাশটা ষাটটা একটা দুশো লাভ করবে। এরা হলো গরুর দালাল। এই ভাষাটা এসে কোরআনে বলা, এই হাদিসে বলা, তানা যাসু, তোমরা এই ধরনের দালালি করে মানুষের ক্ষতি করো না। ওলা তাহা সাধু, পরস্পর হিংসা করো না, হিংসা সমস্ত নেকিকে খেয়ে ফেলে দেয়। ওলা তাবা গাজু, পরস্পরের বিদ্বেষ পোষণ করো না, মনে যদি আমাদের বিদ্বেষের ব্যারাম ঢোকে তাহলে কিন্তু তার জীবনে সারবে না। হ্যাঁ, মানুষের তো রাগ হবেই, পরস্পরের প্রতি রাগ হতেই হবে মানুষ যখন আমরা, কিন্তু ভুলে যাওয়ার অভ্যাস করতে হবে। ওই মানুষ কবে কি করেছিল ভুলে যেতে হবে। আজকাল হচ্ছে কি, আপনার সঙ্গে আমার আজকে একটু মারামারি হলো, ঝগড়াঝাটি হলো, কি গরম কথাবার্তা হলো, দেখা যাচ্ছে এক সপ্তাহ পরে গিয়ে হঠাৎ করে আপনি দলবল নিয়ে এসে আমাকে অ্যাটাক করে মেরে দিলেন। এই যে কারবারটা শুরু হয়েছে সমাজে, এগুলো থেকে তওবা করতে হবে। ওলা তাদাবারু, একে অপরের বিরুদ্ধে তদবির করো না। যারা আদালতে ঘোরেন তারা ভালো করে জানেন, আর যারা সচিবালয়ে যান তারা ভালো করে জানেন, এমনকি কোন কোন এমপি বলেই ফেলে আমার তো ভাই তদবির করা, এমপি তদবির না করলে এলাকা লোক তো ভোট দেবেন। যে তদবিরবাজি কোর্টে কাছারিতে সর্বত্র, এটা অত্যন্ত নোংরা কাজ। বলে দাদা আবার তোমরা একে অপরের পিছনে কৌশল প্রয়োগ করো না, ওকে কি করে ডুবানো যাবে, কি করে ওকে অবদস্ত করা যাবে, কি করে ওকে অপমানিত করা যাবে, এই ধরনের চিন্তা ভাবনা পরিকল্পনা যারা করেন তাদের সম্পর্কে হুঁশিয়ারি আল্লাহ রসুলের। বলে দাদা আবার খবরদার, তোমরা এগুলো করো না। কোন ইবাদাল্লাহ হোয়ানা, তোমরা সবাই এক আল্লাহর দাস হিসাবে ভাই ভাই হয়ে যাও। রওয়াল বুখারী। কোরআনের আয়াত এবং হাদিসটা মনে রাখবেন। এরপরে কঠোর ভাষা আল্লাহ বলছেন, রাসূল বলছেন, ইয়া মাআশার মান আমানা বিলিসানি ওয়া লাম ইয়াদখুল আল ঈমানু ফি কলবিহি, হে ওই সমস্ত মানুষ যাদের জবানেই খালি ইসলাম আছে, অন্তরে এখন ইসলাম ঈমান প্রবেশ করে নাই, লা তাক্তাবুল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে গীবত করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, তাদের লজ্জার পিছনে ছুটো না, গোপনে তারা যে কাজ করছে ওটা উকি মেরে দেখার চেষ্টা করো না, সিদ্ধান্বেষণ করো না, কি করছে না করছে তোমার দেখার দরকার নেই। ফা ফাইন্নামান ইত্তাবা আওরাতাহুম ইত্তাবিউল্লাহ আওরাতাহু, যে ব্যক্তি কোন মুসলমানের বা কোন মানুষের লজ্জাস্কর বিষয়ে খুঁটি খুঁটে খুঁজে বের করার চেষ্টা করবে, আল্লাহ পাক তারও এরকম লজ্জিত বিষয়গুলোকে প্রকাশ করে দেবেন। ওমা ইত্তাবিউল্লাহ আওরাতাহু, আর আল্লাহ যদি কারো পিছে কারো লজ্জাকে বের করে দিতে ইচ্ছা করেন, ইয়াফজাহু ফি বাইতিহি, তার বাড়িতে আল্লাহ পাক তাকে লজ্জিত করতে পারেন। অতএব সাবধান, রাও আহমদ বিসনাদুল সহি, হাদিসগুলো মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলছেন, আতাদরুনামাল গীবা, হে আমার উম্মত, তোমরা কি জানো গীবত কাকে বলে? সেটা কি? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই যেটা অপছন্দ করে সেটা তুমি বলো না কারোর সাথে। সাহাবা কিরাম বলে, ইনকানা ফিহে মা তাকুল, তার মধ্যে যে দোষটা আছে ওটা যদি বলতে কেমন হবে? রসুল বলেন, ফাকাদ ইক্তাবতাহু, তাহলে তুমি গীবত করলে। ওয়া ইন লাম ইয়াকুন ফিহে ফাকাদ বাহাততাহু, আর যদি তার মধ্যে ওই দোষটা না থাকে তাহলে তুমি তোকে বহতান তোহমত দিলে। আপনারা নিশ্চয়ই মায়াশার খবর রাখেন, মায়াশার বিরুদ্ধে তোহমত দেওয়া হয়নি? সুরা নূরের দশ দশটা আয়াত নাজিল হলো শুধু মায়াশার সানেই, ইফকের বিখ্যাত আয়াত গুলো, ইফক এটা কিন্তু সাধারণ ভাষা, কারণ আমরা খালি তোহমত এবং গীবতটা জানি, ইফটাও এর সঙ্গে যোগ করে নেন। পত্রিকায় পড়লেন অমুক এই অন্যায় কাজটা করেছে, আপনিও শুরু করলেন চারিদিকে বলা, আপনি কিন্তু যাচাই করেন নাই, এটা হচ্ছে ইফক। আর বহুতান কি? আপনি জানেন ভালো করে লোকটা অন্যায় করেনি কিন্তু তথাপি আপনি বললেন, এটা হল বহুতান তোহমত। আর গীবতটা কি? আপনি জানেন এই ভাইটা এই অন্যায় করেছিল, আপনি সেই অন্যায়টা বললেন, আপনার ধারণা ও যা করেছে তাই বলেছে, অন্যায় তো করে নাই, কিন্তু না এটাই অন্যায়, এটা হল গীবত। গীবতের গুনাহ, তোহমতের গুনাহ, ইফকের গুনাহের কোনো ক্ষমা নাই। অতএব বন্ধুরা আমার, বিষয়গুলো খেয়াল রাখবেন, সামনে এমন একটা দিন আসতেছে যে কারোর ইমান বেঁচে থাকবে বলে মনে হয় না। সারা পৃথিবীতে এই ভোটের রাজনীতি মানুষকে পশু বানিয়ে ফেলে দিয়েছে, এতে যে কত মানুষ তার ইমান হারাচ্ছে, কত মানুষ তার মানবতা মনুষ্যত্ব ধ্বংস করছে, কত মানুষ তার জীবন হারাচ্ছে, তা ঠিক নাই। কোরআনের আয়াত, রসুলের হাদিস, মানব সমাজের সকলের জন্য সবাইকে এই বিষয়গুলো মেনে নেওয়ার মধ্যে দুনিয়াবী শান্তি ও কল্যাণ নিহিত আছে। পরিশেষে আমি আপনাদের সামনে, যেহেতু আজকে সম্ভবত চাঁদ উঠবে, জিলহাজ মাস আশা করা যায় কাল থেকে শুরু হবে, এ বিষয়ে আল্লাহ রসুল কি বলছেন হাদিসটা আপনাদের শুনিয়ে দিচ্ছি। কাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন শাইইন আহাব্বিলাল্লাহ মা আমাল ইবনু আদম আহাব্বিলাল্লাহ মিন হাদিল আইয়ামিল আশর। ক্বালু আওলা জিহাদ ইয়া রাসূলুল্লাহ, ক্বালু আওলা জিহাদ ফি রাসূলিল ফি সাবিলিল্লাহ ইল্লা মান খারাজা বিমালি ওয়া নাফসি ওয়ালা গারজি বিহি শাইয়ান, রাওয়াহুল বুখারী। বনু আদম সবচেয়ে এমন কোন উত্তম আমল করতে পারে না যে উত্তম আমল এই দশ দিনে সে করতে পারে। সে দশ দিন কোনটা? পয়লা জিলাস থেকে দশের জিলাস পর্যন্ত এই দশ দিন, এটা আল্লাহর কাছে তার এই নেক আমলগুলো সবচেয়ে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, ওয়া জিহাদে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও কি প্রিয়? রাসূল বলেন, হ্যাঁ তার চাইতে প্রিয়, তবে হ্যাঁ ওই ব্যক্তি ব্যতীত যিনি জিহাদের জন্য জানমাল নিয়ে বাড়িতে বের হয়েছেন অথপর আর কিছুই নিয়ে ফেরেন নাই, অর্থাৎ তিনি নিহত হয়েছেন, শহীদ হয়ে গেছেন, উনি ব্যতীত এর চাইতে উত্তম আমল আর কিছু নাই এই দশ দিনে নেক আমল করা। এই দশ দিনে আল্লাহর রাসূল এর নির্দেশ অনুযায়ী আমরা চেষ্টা করব যতটুকু নেক আমল করা যায়। ধরুন আপনার গীবত করার অভ্যাস আছে, আপনি তওবা করলেন আজ থেকে, বাস আপনার সিগারেট খাওয়া বিড়ি খাওয়ার অভ্যাস আছে, আপনি আজ থেকে তওবা করেন। আপনি হিরোইন ফেন্সিল খাওয়ার বদভ্যাস আছে, আপনি আজ থেকে আল্লাহর ভয়ে তওবা করুন। আপনি ঘুষ খাওয়ার অভ্যাস আছে, আজ থেকে তওবা করুন। অন্যায় কাজ না করাটাও একটা নেকির কাজ, মনে রাখবেন অন্যায় থেকে তওবা করাটা সবচেয়ে বড় নেকির কাজ। আপনি অন্যদিন পাঁচ টাকা ব্যয় করতেন আল্লাহর রাস্তায়, আজকে থেকে এই দশ দিন দশ টাকা ব্যয় করবেন। আপনার মৃত বাপমা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন, যদি তিনি বেঁচে থাকতেন আপনার সঙ্গে যদি খাওয়া দাওয়া করতেন আপনার একটা মুরগির দাম তো 200 টাকা, মানে বাপমার নামে এই 10 দিনের মধ্যে 100-200 টাকা দাম সাবকা করে দেন। মানুষ তারা কবরে গেছেন, তারা নেকির ভিখারি পাগল হয়ে তাকিয়ে থাকে আমার সন্তান কখন 2 টাকা দান করবে আমার জন্য। তাদের মুখের দিকে মৃত্যু করুন, চেহারা দেখবে মনে করুন দান করবেন, ইনশাআল্লাহ নেকি তিনিও পাবেন আপনিও পাবেন। এই 10 দিনের আমলের সবচেয়ে বড় আমল হচ্ছে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী কোরবানি করা, আরাফার সিয়াম পালন করা, ঈদুল আজহার আগের দিন আরাফা হয়ে থাকে মক্কা শরীফে। আমার দেশের সঙ্গে চায়নায় একটু গোলমাল আছে বলে ওখানের সঙ্গে আমাদের পুরোপুরি মেলে না। এদিন আপনারা দেখেছেন ওখানে যদি ঈদ হয় আমাদের ঈদটা পরে হয়। হাদিসের ভাষা হচ্ছে আরাফার রোজা যে ব্যক্তি রাখবে তার বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গোনা মাফ হয়ে যাবে। আরাফা সিয়াম পালন করার জন্য নিয়ত রাখুন। আমার মনে হয় সবচেয়ে উত্তম হয় 2টা সিয়াম পালন করা, তাহলে হবে কি ওখানে যদি আরাফা ওটাও হবে আর আমাদের ঈদুল আজহার আগের দিন সিয়াম পালন করা এটাও হবে। আর অন্য হাদিসে এসছে সিয়াম পরপর 2টো রাখাটাই মুস্তাহাব হিসেবে অন্য হাদিসে প্রমাণ করা যায়। এটা হলে কি হবে, 2টি লাভ আছে, একটা তো পরকালীন নেকি তো অনেক পাচ্ছেনই সিয়াম পালনের, আর একটা হলো আপনার স্বাস্থ্যগত দিক দিয়ে অত্যন্ত উপকারী বিষয়। কারণ কালকে ঈদের গোশত খাবেন, আজকে পেটটা খালি ছিল, আপনার স্টমাক খালি থাকলো, সুস্থ হলো, তাই না? ইসলামের প্রতিটি বিধান অত্যন্ত বিজ্ঞানসম্মত। আপনি 2 দিন খান নাই পেটটা ভালো থাকবে না, এবার আপনি গোশত খেলেন ইনশাআল্লাহ আপনার পেটের সমস্যা হবে না। এর মধ্যে এই দুর্দশার চিন্তা আছে আল্লাহ রসুলের। আর হলো কোরবানি করা। আর একটা বিষয় রয়েছে নখ চুল কাটা। قال رسول الله صلى الله عليه وسلم من اراد منكم ان يضحي فلا تاخذ من شعره واظفاره شيئا رواه مسلم। তোমাদের মধ্যে যারা কুরবানি করতে ইচ্ছুক খবরদার, তারা যেন যেদিন চাঁদ উঠবে যা দাখাল আল আশর অর্থাৎ এই জিলহজ মাসের ঢুকলো যদি অর্থাৎ আগামী আজকে তো চাঁদ উঠে, তো এদিন এই চাঁদ ওঠা থেকে কিন্তু মাস শুরু হয়ে যাবে, তার আগেই এই নখ চুল কাটতে হবে। অন্যদিকে আসছে যে ব্যক্তি কোরবানি করতে পারে না এটা যদি সে কাটে সে কোরবানি নাকি পেয়ে যাবে। ইসমাইল তার জীবন দিয়েছিলেন, আমরা জীবনের একটা অংশ দিচ্ছি, নখ আমার জীবনের অংশ না, চুল আমার জীবনের অংশ না, নিয়তটা ওরকম করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমল নামে পূর্ণাঙ্গ নেকি লিখবেন। যেহেতু আপনি ইচ্ছাকৃত ভাবে তো কোরবানি করেন নাই, সাধ্য নাই বলে হয়তো করতে পারছেন না। এর সঙ্গে এটাও মনে রাখবেন যার সামর্থ্য আছে অত কোরবানি করল না, রসুলের ধমক হচ্ছে শুধু আমার ঈদগাহ নিকটবর্তী নয়। আবার এটাও রয়েছে যার সাধ্য নাই সেজন্য ঋণ করে কোরবানি করে না। খেয়াল রাখবেন হয়তো আবু বকর ওমর কোন সময় ঈদুল আজহায় কোরবানি করতেন না, যাতে জনগণ বুঝে তো কোরবানি করাটা ফরজ আছে কিছু না, এটা সুন্নত মুয়াক্কাদ কথা বলছেন, সুন্নত আবু ইব্রাহিম, ইব্রাহিমের সুন্নত। 2টের দিক খেয়াল রাখতে হবে, আল্লাহ পাক যাকে সামর্থ্য দিয়েছেন তিনি যেন অবশ্যই কোরবানি করেন, যার সামর্থ্য দেন নাই তিনি যেন ঋণ করে কষ্ট করে হলেও যেন কোরবানি করবেন না। কারণ অন্যান্য মুসলমানদের উপরে দায়িত্ব রয়েছে, আপনার আপনি যে কোরবানি করলেন আপনি একা খাওয়ার জন্য নয়, আপনার প্রতিবেশী যে ভাইটি কোরবানি করতে পারেনি আপনার হক রয়েছে তাকে দেওয়া। যদি আমরা 10 ভাই মিলে তাকে কোরবানি গোশত দেই ওই একটা খাসির চেয়ে বেশি গোশত হয়ে যাবে না? অতএব পরস্পরের সহমর্মিতা, পরস্পরের মহব্বত ও ভালোবাসা বৃদ্ধির একটা অন্যতম প্রধান উপায় হচ্ছে কোরবানি। কোরবানি অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করা। আর যখন খাসি কিনবেন বিষয়টা মনে রাখবেন ভাগা কোরবানি কিন্তু চলে না। আপনি একটা গরুকে 7 টুকরা করতে পারেন, 20 টুকরা করতে পারেন, গরুর জীবনটাকে টুকরা করতে পারবেন? গরু যত বড়ই হোক জীবন কয়টা? একটা। যদি ছোট একটা খাসি হয় তার জীবন কয়টা? ছোট হোক আর বড় হোক সাইজ কেউ যায় আসে না। আল্লাহ রাসূল বলছেন বিদায় হজের ভাষণ, আলা লিকুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, হে আমার উম্মত শুনে রাখো প্রত্যেকটি পরিবারের জন্য প্রতি বছরে 1টি করে কুরবানি। একটু করে কোরবানির অর্থ কোরবানির খণ্ডিত অংশ নয়। আল্লাহ রসুল মদিনাতে 10 বছর কোরবানি দিয়েছেন, সবসময় কিন্তু ওই দুম্বা দিয়েছেন। আমাকে গত বছর একজন মোবাইল করছেন সুদূর সিরাজগঞ্জের কাজীপুর থেকে, স্যার আমরা 3 ভাই একই জায়গায় বসবাস করি, আমাদের মধ্যে খুব মিল মহব্বসা, আমরা 3 ভাই মিলে একটা গুরু দিতে চাচ্ছি, তো এ বিষয়ে কি হবে? আমরা 51 বর্তী নয় প্রচার প্রচার সংসার। আমার না, তোমাদের 3টা খাসি দিতে হবে। স্যার দোয়া করবেন যেন আগামী বছর 3টা গরু দিতে পারি। আমার তোমার দোয়াটা অত সহজে করা যাবে না, কারণ আমার রসুল জীবনে কখনো বাড়ি বসে গরু কোরবানি করেন নাই, তিনি দুম্বা দিয়েছেন। বড় বড় সাহাবি আবু সারিক বিরাট ধনী মানুষ, তিনি একটা বকরি দিয়েছেন। স্ত্রী বলছে, তুমি ধনী মানুষ, তুমি একটা বকরি দিলে, তোমার ছেলেবিলি এতগুলো, এ তো কারো এক টুকরা গরু হবে না। আবু সারিক জবাব দিচ্ছেন, হে স্ত্রী, গোস্ত খাওয়ার দরকার হলে পরে 2-4 দিন পরে বড় উঠ জমে গিয়ে তোমার সন্তানদের খাওয়াবো, কিন্তু আজকে আমি কোরবানি করছি আল্লাহ নৈকট্য লাভের জন্য। আমার নবী ইব্রাহিমের ছেলে ইসমাইলের বিনিময়ে আল্লাহ তাআলা একটা দুম্বা পাঠিয়েছিলেন, শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা দুম্বা দিয়েছিলেন, আমি তার উম্মত মুহাম্মদী, আমি তার অনুসরণে একটা দুম্বা দিচ্ছি। তোমার পেট ভরলো কি না ভরলো আমার দেখার কথা নয়। সুবহানাল্লাহ, কি সুন্দর দেখেন! এই তো ছিল সাহাবায়ে কিরামের ঐতিহ্য। গরু দেবেন একটা দিবেন, উট দিবেন একটা দিবেন, খাসি দিবেন একটা দিবেন, বা একাধিক দিবেন, অর্থাৎ একটা জীবন দিবেন। খবরদার ভাইরা আমার, যে বদভ্যাস চলে আসছে সমাজে গোস্ত খাওয়ার লোভে, বড়টা গরু কিনে 7 ভাগে কেউরে কেড়ে এগুলো ভাগাভাগি করবেন না। অনেকের মধ্যে একটা বদভ্যাস আছে, একটা খাসি দেয় একটা গরু ভাগাও নেয়, ওটা কি? আগেটা খাসি হলেও করবেন, ঠিক আছে, ওটা কি হলো? ওটার কোনো জবাব নাই। অতএব এই বদভ্যাসগুলো সমাজে আছে বলে বলছি, নাহলে বলতাম না। যেন এগুলো আমাদের মধ্যে না থাকে, আস্তে আস্তে দূর করতে হবে আমাদের। আল্লাহ পাক আমাদের সকল ভাইকে আল্লাহ নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন।